যারো সেলাই, যারো সেলাই হিন্দুস্তানে খোদার রহমত ঝরেছে, যারো সেলাই হিন্দুস্তানে খোদার রহমত ঝরেছে, হিন্দের রাজা আমার খোজা জান্নাত দুলহা সেজেছে, হিন্দের রাজা আমার খোজা জান্নাত দুলহা সেজেছে। যায় রে সবাই বারে বারে খোজা বাবার দরবারে, যায় রে সবাই বারে বারে খোজা বাবার দরবারে, যে যা কিছু মিনতি করে বাবাজিদে পূরণ করে, যে যা কিছু মিনতি করে বাবাজিদে পূরণ করে, কোন সওয়ালে ফেরে নিখালে, কোন সওয়ালে ফেরে নিখালে, শূন্য ঝোলে ভরে দিয়েছে, হিন্দের রাজা আমার খোজা জান্নাত দুলহা সেজেছে, হিন্দের রাজা আমার খোজা জান্নাত দুলহা সেজেছে। খোজা বাবার ওসিলায় আমরা হয়েছি আজকে নামাজে, খোজা বাবার ওসিলায় আমরা হয়েছি আজকে নামাজে, যাকে নজরে করম করে দেয় হয়ে যায় সে জন হাজে, যাকে নজরে করম করে দেয় হয়ে যায় সে জন হাজে, যাহার মাথায় হাত রেখেছে, যাহার মাথায় হাত রেখেছে জান্নাতে সে হয়েছে, হিন্দের রাজা আমার খোজা জান্নাত দুলহা সেজেছে, হিন্দের রাজা আমার খোজা জান্নাত দুলহা সেজেছে। খোজা বাবা মিলিয়ে দিল হুজুর গোস পাকে সাথে, খোজা বাবা মিলিয়ে দিল হুজুর গোস পাকে সাথে, গোস পাকের হাত রয়েছে প্রিয় নবীজির হাতে, গোস পাকের হাত রয়েছে প্রিয় নবীজির হাতে, আরশ মওয়াল্লায় প্রিয় নবীজি, আরশ মওয়াল্লায় প্রিয় নবীজি খোদার সাথে মিলে রয়েছে, হিন্দের রাজা আমার খোজা জান্নাত দুলহা সেজেছে, হিন্দের রাজা আমার খোজা জান্নাত দুলহা সেজেছে। চাদর কি জিনিস বলছে দেখুন, চাদর হলো হেজাবি পর্দা পর্দার বেদ মোরা জানে না, চাদর হলো হেজাব পর্দা, পর্দার ভেদ মোরা জানে না, চাদর হবে ওই হাশর দিনে রহমতের সামনে আনা, চাদর হবে ওই হাশর দিনে রহমতের সামনে আনা, যে চাদরের সায়ায় বাবাজের, যে চাদরের সায়ায় বাবাজের ভক্ত মুরিদ রয়েছে, হিন্দের রাজা আমার খোজা জান্নাত দুলহা সেজেছে, হিন্দের রাজা আমার খোজা জান্নাত দুলহা সেজেছে, মইদুল ইসলাম বলে বাবাজি দেখা দিও একবার, মইদুল ইসলাম বলে বাবাজি দেখা দিও একবার, মরণের ওই দিন অবধি করব তোমার ইন্তেজার, মরণের ওই দিন অবধি করব তোমার ইন্তেজার, কাঁদিছে হরদম দুটি নয়ন, কাঁদিছে হরদম দুটি নয়ন, তোমার পরে ছে রয়েছে, হিন্দের রাজা আমার খোজা জান্নাত দুলহা সেজেছে, হিন্দের রাজা আমার খোজা জান্নাত দুলহা সেজেছে, যার সিলায় হিন্দুস্তানে খোদার রহমত ঝরেছে, হিন্দের রাজা আমার খোজা জান্নাত দুলহা সেজেছে, হিন্দের রাজা আমার খোজা জান্নাত দুলহা সেজেছে। www.anibas.in